السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحب السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان. কুরআনুল করিমের সূরা ইউসুফের তাফসির হচ্ছিল 40 নম্বর আয়াত পর্যন্ত আমরা আগে তাফসির করেছি। এর আগের আলোচনায় বলা হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এইটাকে একটা সুযোগ মনে করলেন, একজন দায়ী যারা সত্যিকার অর্থে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে তারা যে কোনো সুযোগে আল্লাহর দিকে আহ্বান দেওয়ার জন্য উদগ্রীব থাকবে। আগের আলোচনায় সেটাই বোঝা গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওই দুটো লোকের স্বপ্নের ব্যাখ্যার জন্য তার কাছে এলো, তিনি বললেন আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিব ঠিক, এমনকি কথাও বললেন যে তোমাদের সামনে যে খাবার দেওয়া হবে সেই খাবার আসার আগে আমি বলে দিব খাবার কি আসবে। কিন্তু এই খবর দেওয়ার উৎস কোথায়, এই সূত্র ধরে তিনি দাওয়াত পেশ করা শুরু করলেন। এর আগে তিনি দাওয়াত দেওয়ার কথা এই সূরায় উল্লেখ করা হয়নি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এই দাওয়াত দিতে গিয়ে তিনি বলেছিলেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার জাতি যে পথের উপরে যে মতের উপরে আছে এগুলো আমি বর্জন করেছি। إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। আমার জাতি যেই আদর্শ যেই শিক্ষা যেই সংস্কৃতি অনুসরণ করছে আমি সেগুলোকে বর্জন করেছি। তাহলে তুমি কি নতুন কোন ধর্ম প্রচার করছো? আমাদের সমাজের বক্তারা মনে করে আজকে এমন একটা ওয়াজ করব যে ওয়াজ কেউ কোনোদিন করে নাই, নতুন ওয়াজ করব। নতুন ওয়াজ তুমি কোত্থেকে করবে, নিজের বাড়ি থেকে তৈরি করে? এই নতুন ওয়াজ করতে গিয়ে নতুন নতুন গল্পের জন্ম হয়। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন শুনুন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি নতুন কোন ধর্মের দাওয়াত দিচ্ছি না, নতুন কোন কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি না। ইত্তাবাতু মিল্লাতা আবাই, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মিল্লাত ছিল তা অনুসরণ করছি। এই লোকটা ইয়াকুব আলাইহিসসালামের পুত্র, এরকম ভাবে ইব্রাহিম আলাইহিসসালামের নাতি, এই পরিচয় আগেই তো দিতে পারতেন, যখন তাকে ইউসুফকে যখন কুয়ার ভিতরে নিক্ষেপ করা হল, ব্যবসায়ীরা তুলে আনল, বলতে পারতেন আমি ইয়াকুবের পুত্র। এরপরে যখন মিশরে নিয়ে বিক্রি করা হল তখনও তিনি পরিচয় দেন নাই, এমনকি জেলখানায় যখন তাকে অপবাদ দিয়ে ঢুকানো হচ্ছে তখনও তিনি পরিচয় দেন নাই, অথচ এই নামগুলো সকলের কাছেই পরিচিত ছিল। এবং এই কথা থেকেও বোঝা যায় তিনি যখন বললেন আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মিল্লাতকে অনুসরণ করেছি, তাতে বোঝা যায় যে এদেরকে ওরা চিনত। ইউসুফ আলাইহিসসালাম নিজের বাপ দাদার পরিচয় দিয়ে এসব ক্ষেত্রে আগে কোনো সময় সুযোগ নিতে চান নেই, এখন যেহেতু দাওয়াতের প্রয়োজনে বলতে হচ্ছে যে আমি যে দাওয়াত দিচ্ছি এটা নতুন কোন দাওয়াত নয়, বরং ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, এরকম ভাবে ইসহাক আলাইহিসসালাম যে দাওয়াত দিয়েছেন আমি সেই দাওয়াত দিচ্ছি, সেই মিল্লাতের উপরই আছি। বোঝা গেল যুগে যুগে সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ছিল সব নবীর দাওয়াত। আদমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসহাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ আলাইহিসসালামের যে কালিমা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ছিল সব নবীদের দাওয়াত। এবং সব নবীদের ধর্ম ছিল একটা, নাম কি ইসলাম, নাম কি ইহুদি খ্রিস্টান, এগুলো কোরআনের বা আল্লাহর কোন কালামের কোন বাণী নয়, এজন্য কোরআন প্রতিবাদ করেছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান, ইব্রাহিম আলাইহিসসালাম কোন ইহুদি ছিলেন না, কোন নাসারা বা খ্রিস্টান ছিলেন না, বরং কি ছিলেন, ওয়ালাকিন কান হানিফা মুসলিমা, তিনি হানিফ মুসলিম ছিলেন, মুসলিম আবার হানিফ, হানিফ মানে কি, হানিফ মানে হলো যে সমস্ত বাতিলকে ত্যাগ করে তারপরে এক আল্লাহকে গ্রহণ করে, আর যে আল্লাহকেও গ্রহণ করে আর অন্যকে বাদ দেয় না তাকে হানিফ মুসলিম বলা হয় না, তাকে মুসলিম বলা যেতে পারে, মুনাফিক মুসলিম, বাহ্যিক মুসলিম, কিন্তু হানিফ মুসলিম বলা হয় যে সমস্ত বাতিলকে উৎখাত করে লা ইলাহা দিয়ে বর্জন করে, ইল্লাল্লাহ দিয়ে গ্রহণ করে, তাকে বলা হয় কি, ইন্নি ওয়াজ্জাহতু পড়ি আমরা, ওর মধ্যে আছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, তারপরে কি হানিফান, একনিষ্ঠভাবে হানিফ বলাই হয়, মা ইলান আন জামিইল বুতলানে ইলাল হক, সমস্ত বাতিল ইলাহগুলোকে, সমস্ত গায়রুল্লাহকে ত্যাগ করে বর্জন করে যে ব্যক্তি এক আল্লাহকে গ্রহণ করে সেই ব্যক্তির নাম হয় কি, হানিফান, হানিফ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ মুসলিম ছিলেন, এই জন্য আমাদেরকেও বলা হয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের যে মিল্লাত, তোমাদের যে ধর্ম, এটা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম বলে নাম রেখেছেন। এইভাবে তিনি দাওয়াত দিলেন যে আমি নতুন কোন কথা বলছি না, আমি সেই কথার দিকেই তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, আমি সেই মতকে গ্রহণ করেছি যেই মতের উপরে আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন। মুসলিম যুবকদের এটাই প্রশিক্ষণ, তারা স্পষ্ট বলবে আমার কম, আমার জাতি কি করলো কি না করলো, এটার দিকে মুসলিম যুবকরা ভরুক্ষেপ করতেই পারে না। একজন মুসলমান সে দেখবে কোরআন কি বলছে, আল্লাহর নবী কি করেছেন, আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী একবার কতগুলো সাহাবীকে দাওয়াত দিলেন, সমাজের যারা বিভিন্ন রকমের উচ্চ পর্যায়ের লোক তাদেরকে আহ্বান করলেন, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি বা অন্য একজন খাবার খাওয়ার সময় একটা লোকমা পড়ে গেছে, টুকরো পড়ে গেছে, রুটির টুকরো, উনি দস্তরখান থেকে তুলে খেলেন। মেজবান সাহাবি পরে তাকে বললেন যে আজকের তুমি এই মজলিসে এই সুন্নতটা আমল না করলে কি হতো? খাদ্যের যদি কোনো লোকমা ছুটে যায়, পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওটা তুলে খাও, কারণ খাবারের কোন অংশের মধ্যে বারাকাত নিহিত আছে তা তোমার জানা নেই। এই জন্য দস্তরখান কাটা ফেলার জন্য নয়, আমার দেশে দস্তরখান একটা বিছাই ঠিক অনেক জায়গায়, কিন্তু যত ময়লা কাটা ফেলার জন্য, কাটার জন্য আলাদা পাত্র রাখো। আবার কেউ আছে পানির মধ্যে ফেলায়, ওটা জিনদের খাদ্য, বিড়ালের খাদ্য, কুকুরের খাদ্য, তুমি কেন নষ্ট করছো ওটাকে? আলাদা রেখে কুকুরকে খেতে দাও। এই জন্য এটাও খেয়াল রাখতে হবে, দস্তরখান বিছাবার উদ্দেশ্য কাটা ফেলানোর জন্য নয়, ময়লা ফেলানোর জন্য নয়। যদি খাদ্যের কোনো অংশ পড়ে যায় তাহলে ওটা তুলে খাওয়ার জন্য, এই জন্য পরিষ্কার থাকতে হবে। অনেক বাসায় গেলে দস্তরখান হয়তো নাই, অথবা থাকলে বের করে এমন একটা ময়লা যে ওইটায় পড়লে খাবার তুলে খাওয়া দূরের কথা, দস্তরখান থেকে খাবারে বমি আসে। এই দস্তরখান বিছানো সুন্নত, পাগড়ি বান্ধা সুন্নত। দেখবেন যে পাগড়ি দিয়ে ময়লা যত আছে মোছে, আমাকে গামছা দিয়ে পাগড়ি বান্ধে গ্রামগঞ্জ দেখা যায়, এই কি পাগড়ি? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবীর সাহাবি যখন এই কথা বললেন, ওই সাহাবি যে সুন্নাত পালন করেছেন তিনি গর্জে উঠলেন, আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ও আল্লাহর নবীর সাহাবি, তুমি এই আহমদদেরকে, এই দুনিয়াদারদেরকে খুশি করার জন্য আমার হাবিবের সুন্নাতকে বর্জন করতে বলছো? জেনে রাখো, আমি যদি আগের থেকে জানতাম তোমার এই অবস্থা, তাহলে আল্লাহর কসম তোমার ঘরে দাওয়াত খাওয়ার জন্য কখনই আসতাম না। সুন্নাতের ব্যাপারে কোন আপোষ চলে না, আল্লাহ নবীর আদর্শ। এজন্য এখানে ইউসুফ আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন, ইন্নি তারাক্তু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যেই জাতি আল্লাহর প্রতি ঈমান রাখে না, যেই জাতি পরকালকে অস্বীকার করে, বিশ্বাস করে না, আমি ওই জাতির মিল্লাত, তাদের ধর্ম, তাদের মতকে আমি বর্জন করেছি, ত্যাগ করেছি। এই জাতি পয়লা বৈশাখ পালন করত না, ওই জাতি মনে হয় এত, এখন যেরকম মূর্তি পূজা হচ্ছে এরকম মূর্তিও পূজা করত না। পয়লা বৈশাখ সামনে আসছে, দেখবেন যে পয়লা বৈশাখে কি করে, কেউ ভুতুমের মুখোশ, কেউ উল্লু, কেউ ভল্লু, কেউ বাঘ, কেউ হিংস্র প্রাণীর মুখোশ পরে তারপরে ময়দান অবতীর্ণ হয়। এরা কারা? এরা বড় বড় ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী, যারা ভবিষ্যতে এই জাতির কর্ণধার হবে, তারা যেন জাতিকে বুঝাচ্ছে, ওই জাতি তোমরা প্রস্তুত হও, আমরা তোমাদের জন্য বাঘ ভল্লুক হিংস্র প্রাণী আবির্ভাব হচ্ছি, তোমাদের অবস্থা খারাপ করার জন্য আমাদের এই চরিত্রগুলো প্রকাশ পাবে, এবং সেটাই হচ্ছে। নতুবা এর কি অর্থ? এরপরে পান্তাবাদ আর ইলিশ মাছ, এই পান্তা ইলিশ তুমি কয়দিন খা ঘরে বসে? এটা নাকি বাঙালি সংস্কৃতি। একজন যদি মুসলিম হয় তাকে বুঝতে হবে যে পান্তাবাদ ইলিশ মাছ তুমি আলু ভর্তা সবসময় খাওয়াবত্তি নাই, কিন্তু ওইখানে গিয়ে কেন? এই যে একটা অপসংস্কৃতি, একজন মুসলমান, এটা হতে পারে হিন্দুদের মতবাদ, হতে পারে কোন বিধর্মীদের মতবাদ, ওদের সংস্কৃতি হতে পারে, কোন মুসলমানদের হতে পারে না। এই জন্য একজন মুসলমানকে ঘৃণা ভরে বর্জন করতে এগুলোকে। এখন মুসলমানরা এগুলো করে, হলুদ শাড়ি পরে, তারপরে আরো কি কি করে, সাদা শাড়ি এগুলো পরে তারপরে যায়, এরপরে ইলিশ মাছ আর পান্তাভাত কার হাতে খায়? মনে হয় যেন বিয়ে করে রেখে দিয়েছে, ওই দিন পান্তাভাতের পাতিল নিয়ে বসবে। এইগুলো হচ্ছে কুসংস্কার, অপসংস্কৃতি, মুসলিম জাতির তাহজিব তামাদ্দুন। এইগুলো ধ্বংস করার জন্য একদল নাস্তিক মুরতাদ খ্রিস্টানরা মুসলমানদের সমাজে এগুলো ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আল্লামা ইকবাল যখন এগুলো দেখেছেন তখন বলেছিলেন, অদামে তুমহ নাসারা তো তামাদ্দুন মে হুনুত ইয়ে মুসলমান হে জিনকো দেখ কে শরমায় ইহুদ। তোমরা তো সেই মুসলমান যেই মুসলমানরা তাদের চেহারা সুরাতে হিন্দু, শিক্ষা সংস্কৃতি খ্রিস্টান। এমন মুসলমান যে মুসলমানদেরকে দেখে ইহুদি পর্যন্ত লজ্জা পায়। এই যে মুসলমান যখন বাঘের মুখোশ পরে, ভল্লুকের মুখোশ পরে, যখন ভুতুম পেঁচার মুখোশ পরে, তখন এদেরকে কেউ মুসলমান দূরে কথাতে মানুষ বলতে রাজি আছে কেউ? এরা নিজেরাই বলতে চায় আমরা মানুষ না, আমাদের আসল চেহারা এইটা, আর তুমি কি করে মানুষ বলবে এদেরকে? এই জন্য শয়তানও লজ্জা পায় যে আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছিলেন মানুষ রূপে। কোরআনে বলছে ওলাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। আরেক সূরায় বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম, আমি মানুষকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। আর সেই মানুষ বানরের মুখোশ পরে, হনুমানের মুখোশ পরে তারপর ল্যাজ বানায়, সেই মানুষ বাঘের মুখোশ পরে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। যারা এইসব কাজগুলো করে এগুলো মুসলমান না শয়তান? বরং শয়তানও না, এগুলো শয়তানের চেয়েও খারাপ। এই জন্য মনে রাখতে, পহেলা বৈশাখ আমাদের সামনে আসতেছে, এমনি পহেলা বৈশাখ বিভিন্ন বছর থাকে, মানুষ গণনা করে করতে পারে, কিন্তু একজন মুসলমানের প্রথম হল ইসলাম। ইসলাম অন্য কোন ধর্মের মতো নয়, ইসলামের নিজস্ব সংস্কৃতি আছে, ইসলামের নিজস্ব তাহজিব তামাদ্দুন আছে। মুসলমান সেগুলো কি পালন করবে? আল্লাহর নবী যখন মদিনায় গিয়ে দেখলেন লোকেরা দুই বছরে দুইবার জড়ো হয়, আনন্দ ফুর্তি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই দুটো দিন কিসের? ওরা বলল আমরা জাহিলি যুগ থেকে এই দুটো দিনে একাত্র হয়ে আনন্দ ফুর্তি করি, আমাদের খুশির দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কদ আবদালাকুমুল্লাহু বিয়াউমাইন, আল্লাহ তাআলা তোমাদের ওই জাহিলি যুগের দুটো দিন তোমরা আনন্দ ফুর্তি করতে সেগুলো পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জাহিলি যুগের আনন্দ ফুর্তির দিনগুলো বাদ দিয়ে দুটো ফুর্তি আনন্দ করার জন্য দিন ঘোষণা করেছেন, তা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুইটা দিন তোমাদের জন্য ইসলাম নির্ধারণ করে দিয়েছে। কাজে জাহেলী যুগের প্রথাকে ইসলাম প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। আজকে নতুন করে আবার এই পহেলা বৈশাখের নামে আমাদের জাতি সেই আবার অপর জাহিলি সংস্কৃতিকে, জাহিলি যুগের সেই উল্লু ভল্লু, জাহিলি যুগের সেই ইঁদুর বাদর, এই সব সংস্কৃতি আবার চালু করার চক্রান্ত করছে। ইব্রাহিম ইউসুফ আলাইসালাম তাই বললেন ইন্নি তারাক্তু মিল্লাত কওমিল্লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমি ওই সমস্ত লোকদের দিন মিল্লাত, তাদের শিক্ষা সংস্কৃতি, তাদের তাহজিব তামাদ্দুন, এই সবগুলোকে বর্জন করেছি। এই জন্য মনে রাখতে হবে আজকে যারা জাতির সামনে রাক্ষস, খক্ষস, বাঘ, ভল্লুক এই সমস্তের মুখোশ পরে যারা জাতিকে বুঝাচ্ছে তোমরা সাবধান হও, আমরা তোমাদের সর্বনাশ করার জন্য, তোমাদের সর্বনাশ করার জন্য, তোমাদের তাহজিব তামাদ্দুন, তোমাদের দিন ধর্ম এই সবগুলোকে শেষ করার জন্য রাক্ষস খক্ষস আর উল্লু ভল্লু বাঘ ভল্লুকের চরিত্র নিয়ে আগমন করছি, এই সমস্ত লোকদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ খেয়াল রাখতে হবে। ইব্রাহিম ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আমি বয়ান করছিলাম, সেখানে আছে বিষয়গুলো। এরপরে তিনি বললেন যে আমি ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের যে আদর্শ, তাদের যে দিন ছিল আমি তা অনুসরণ করেছি। হযরতে ইউসুফ আলাইহিসসালামের দাওয়াতের পদ্ধতিটাও লক্ষণীয় বিষয়। তিনি দাওয়াত দেওয়ার সময় পুরো ইসলামের বিস্তারিত ব্যাখ্যা দেন নাই, আমাদেরও খেয়াল রাখতে হবে। তিনি দাওয়াত দিলেন কি কি সুন্দরভাবে বললেন, ইয়া সাহিবাইস সিজনে আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, ওহে আমার জেলখানার দুই বন্ধু, দুই দুই সাথী, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, বহু রব বহু মাবুদ, এটা উত্তম নাকি এক আল্লাহকে মানা উত্তম? ওরা বিভিন্ন মালিকের কাজ করত, এখন যদি দুনিয়াতেও একজন মালিকের পরিবর্তে কয়েকজন মালিক থাকে, তো কার হুকুম পালন করবে? ইউসুফ আলাইহিসসালাম সেই সহজ সরল ভাবে ইসলামের মূল দাওয়াতটা তুলে ধরলেন, যার মাধ্যমে একটা কাফেরের সাথে মুসলমানদের পার্থক্য হয়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সমাজ, আমি বলে থাকি ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করার জন্য কতগুলো কাজ শিখিয়েছে। এক তো প্রথমে তরিকা, এগুলো করে দিয়েছে। আমি এটা বলেছিলাম যে কোন রাখাল তিন মালিকের ছাগল পালতে গিয়ে এখন ডেলি প্যাস লাগায়, ছাগল এক মালিকের আর এক মালিকের ঘরে চলে যায়, এখন ছাগল পার্থক্য করবে কেমনে? সেই জন্য এক মালিকের ছাগলের কান ছিদ্র করলো, আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করলো, আর এক মালিকের ছাগলের পিঠে আগুনের দাগ দিল। এমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতির ঐক্যকে ধ্বংস করার জন্য মুসলমানদের মধ্যে বিভিন্ন তরিকা বিভিন্ন রকমের কাজ ঢুকিয়ে দিয়েছে। এই মুসলমান কোরআন একটা মানে, নবী একজনকে মানে, আল্লাহ একজনকে মানে, রসুলের তরিকায় নামাজ পড়ে, রসুলের তরিকায় হজ করে, রসুলের তরিকায় যাকাত দেয়, রসুলের তরিকায় কোরআন পড়ে, কিন্তু জিকির করতে গেলে তরিকা যায় তিস্তিয়া, তরিকা যায় সাবরিয়া, তরিকা যায় নকশাবন্দিয়া, তরিকা মুখজাত দিয়া। কেন এখানে আল্লাহ রসুলের তরিকা নাই? না, জিকির করতে গেলে তরিকা তৈরি করে দেওয়া হলো, কি জন্য? মুসলিম জাতিকে বিভক্ত করতে হবে, এই নিয়ে গন্ডগোল লাগাই দিল। এরপরে আবার এই অনেক সময় দেখা যায় আমাদের ওখানে কিছু লোকে রুকু রেখে হাত উঠায়, রুকুর পরে হাত উঠায়, আমিন জোরে বলে, এ নিয়ে অ্যালার্জি আছে অনেকের, যারা বলে তাদের মধ্যেও আছে, আবার যারা না বলে তাদের মধ্যেও আছে। একদল এটা করলে নামাজ হবে না, অথচ এটা হানাফি মাজহাবের সব কিতাবে লেখা আছে, এরাফিয়া দাইন, রুকুর আগে হাত উঠানো, রুকুর পরে হাত উঠানো, বুখারি হাদিসে আছে, একটার দুটো হাদিস না অনেকগুলো হাদিস আছে। যে কারণে হানাফি মাজহাব ছাড়া অন্য সমস্ত শাফি মালিকি হাম্বলি এবং অন্য মাজহাব যারা আছে সব লোকেরা মক্কা মদিনা ইমাম বলেন সবাই হাত উঠায়, আমিন জোরে বলে। আমার দেশে একদল ইহুদি খ্রিস্টানদের ওই যে বড়ি খাইছে এরকম বলে নামাজ হবে না, এই লোকগুলো এবার রমজান মাসে গেলে এই মুফতিরা করে কি, রমজানে গিয়ে এই আহলে হাদিসদের পিছনে মক্কার ইমামদের পিছনে ঘোরে টাকা পয়সার জন্য, মাদ্রাসা চালায় মসজিদ চালায়। আমি দেখেছি রমজান মাসে তারাবির নামাজ ওরা তো আট জাকাত পরে চলে যায়, এই হুজুররাও তখন আট জাকাত পরে ওদের পিছনে দৌড়ায়, কারণ আট জাকাত পরে না গেলে বিশ জাকাত পরে গেলে আর জাকাত পাইবে না। এই দেশে বড় বড় মুফতিদেরকে দেখেছি আমি, ওখানে গিয়ে নামাজ পড়ো কার পিছনে, সে কি হানাফি মাজহাবের ইমাম, মক্কার ইমাম হানাফি মাজহাবের ইমাম, মদিনার হানাফি মাজহাবের ইমাম? কেন এই গন্ডগোল এখানে বসে? এগুলো মুস্তাহাব নিয়ে গন্ডগোল। হানাফি মাজহাবে আমিন জোরে বলা জায়েজ, আস্তে বলা মুস্তাহাব। আস্তে বলা কি? জোরে বলে না জায়েজ না। আবার অন্য অন্য ইমামদের কাছেও এটা আমি অন্যদেরকেও বলি, আমি খালি একতরফা বলছি না, অন্যরাও বাড়াবাড়ি করে আমিন জোরে বলা, যারা জোরে বলার কথা তারা মুস্তাহাব বলেন, রুকুর আগে হাত উঠানো, রুকুর পরে হাত উঠানো, যারা উঠাবার পক্ষে তারা মুস্তাহাব বলেন। কোরআনের মাধ্যমে যেগুলো প্রমাণিত, যেমন রুকু করা কোরআনে আয়াত আছে, অর্কা ও রুকু করো, সেজদা করো, এগুলো ফরজ। আর যেগুলো কোরআনে নাই, হাত কোন সময় উঠাতে হবে কি না হবে, এটা কোরআন শরীফের আয়াতে নাই, হাদিসে আছে। এরকম ভাবে আমিন জোরে বলবো না আসতে বলবো, এটা কোরআনে নাই, হাদিসে আছে। কাজে কোরআন শরীফের যে বিষয়গুলো আছে সেগুলো ফরজ, এইগুলো নিয়ে কোন ইমামদের দ্বিমত নাই, সব ইমাম একমত, নামাজ রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। কার দ্বিমত আছে? দ্বিমত যেগুলোতে আছে বুঝতে হবে সেগুলোতে হাদিসের কিছু পার্থক্য আছে, কিছু সূত্র আছে, কিছু ভিত্তি আছে। হতে পারে তোমার দৃষ্টিতে আমিন জোরে বলার হাদিসটা উত্তম, আর অন্য ইমামের কাছে আসতে বলাটা উত্তম, যে যেটা আমল করে করুক না, এই নিয়ে বাড়াবাড়ি। এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই, এহুদি খ্রিস্টানরা চায় এই আমিন জোরে আসতে পারে নিয়ে মারামারি করো, হাত উঠো নিয়ে মারামারি করো, তরিকা নিয়ে মারামারি করো, আর আমরা তোমাদেরকে সব জায়গায় মেরে ফিনিশ করে দেবো, তোমাদের ঐক্য হবে না, আমাদের মোকাবেলা আসতে পারবে না। এই জন্য খেয়াল রাখবেন, কোন বাড়াবাড়ি করা, আমিন জোরে বলার হাদিসও আছে, আসতে বলার হাদিসও আছে, তিরমিজির দুইটা হাদিস একসাথে আছে। এখন যে একজনে বলছে আসতে বলারটা উত্তম, জোরে বলাও জায়েজ, খেয়াল করবেন, ইমাম আবুনি বলছেন এটা আসতে বলা উত্তম, জোরে বলা জায়েজ। অন্য সব ইমামরা বলেছেন জোরে বলা উত্তম, আসতে বলা জায়েজ। তাহলে গন্ডগোলটা কোন জায়গায়? একটা মুস্তাহাব নিয়ে, একটা মুস্তাহাব নিয়ে। রাফউল ইয়াদাইন, রুকুর আগে হাত উঠানো, রুকুর পরে হাত উঠানো, অন্যান্য ইমামদের কাছে মুস্তাহাব, হানাফি ইমামদের কাছে না উঠানো মুস্তাহাব। হানাফি ইমামরা উঠাইলে যে নামাজ হবে নষ্ট হবে তা না, অনেকে না বুঝে বলে এই তুমি নামাজ পড়লে কোন নামাজ নষ্ট হয়ে গেছে। কি মুফতি, হাদিসের হাও জানে না, কোরআনের কফ জানে না, ফতোয়া দিয়ে দিল নামাজ হয় নাই, তুমি মক্কায় গিয়ে নামাজ পড়ো কার পিছনে, সেটা হাত উঠে নামাজ তার হয় নাই, তুমি বললা কেমনে? মদিনায় কোন ইমামের নামাজ পড়েছ? এই জন্য মনে রাখতে হবে, আজকের এই জাতি ইসলাম জানে না, ইমান জানে না, এই জাতি কে হাত উঠাইল, কে আমিন জোরে বললে নিয়ে গন্ডগোল করে। গতকালকে এখানে একজন মাগরিবের সময় এলান করেছে মাগরিবের পরে জিকির হবে, আমি খেয়াল করে দেখলাম তার দাঁড়িয়েও নাই, জিকিরের দাওয়াত দেয়। এগুলো শোডাউন, শোডাউন করতে মাঝে মধ্যে ভাড়া করে নিয়ে আসে, ও সারাদিন জিকির করে, ওর দাঁড়ি নাই, ওর চেহারায় সুন্নতের কোনো ছাপ নাই, নামাজের কোনো আলামত নাই। কেন এগুলো? এগুলো হচ্ছে এই জন্য যে এইখানে এই সমস্ত ফেরকাবন্দির বিরুদ্ধে বলা হয়, সেই জন্য জোর করে এখানে এলান করাবার জন্য মস্তান নিয়ে আসে। আমাদের আজকে মনে রাখতে হবে, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কোরআনে আছে, এটা বলার উদ্দেশ্য আছে। ইউসুফ আলাইহিস সালাম পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নি তারাক্তু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাম জোরালোভাবে বললেন, আমি আমার জাতি, যেই জাতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, যেই জাতি পহেলা বৈশাখে পান্তাবাদ খাওয়াকে তাদের জাতীয় পরিচয় গ্রহণ করেছে, যেই জাতি ইলসামাজ খাওয়াকে তাদের পরিচয় বহন করেছে, যেই জাতি রাক্ষস খক্ষস উল্লু ভল্লুক এই সমস্তের মুখোশ পরে, আমি ওই জাতিকে ঘৃণার সঙ্গে বর্জন করেছি, ওই জাতির সঙ্গে আমার কোন সম্পর্ক নাই। একজন মুসলমানকে পরিষ্কার কথা বলতে হবে। এরপরে তিনি বললেন, আমি গ্রহণ করেছি মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। অনেক দিনদার নামাজি ভাইয়েরা আছেন, নিজের মেয়েকে সামলান, এই পহেলা বৈশাখে ঘৃণার সঙ্গে বর্জন করেন, মেয়েটাকে ছেড়ে দিল একটা হলুদ না একটা সাদা শাড়ি কিনে দিল। জেনে রাখবেন, কোরআনে পরিষ্কার বলা আছে, যারা কুফফারদের সঙ্গে মহাব্বত রাখে, এটা মহাব্বত রাখার সামিল, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। যেই ব্যক্তি কোন কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের কোন সংস্কৃতি তাদের কোন আচার আচরণকে ভালোবাসে, ফাহুয়া মিনহুম, সে মুসলমান নয়, সে ওদেরই একজন। যে ব্যক্তি এই পান্তা ইলিশ আর ওই যে আপনার কি করে সাদা পোশাক করে তারপরে বের হয় হিন্দুদের সংস্কৃতিকে সম্মান করার জন্য, মহব্বত করার জন্য, আল্লাহর কোরআন বলছে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের থেকে যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে তাদের অনুসরণ করবে সেই ব্যক্তি মুসলমান না, সেই ব্যক্তি ওদেরই একজন। এই জন্য মনে রাখতে হবে, আপনি আপনার মেয়েকে ইহুদি খ্রিস্টানদের কালচার শিখাইলে তাদের অনুসরণ করলেন, এরপরে আবার কি হয়, এবার ওখানে গিয়ে যা হওয়া তা হয়, এবার নষ্ট হয়, এবার আল্লাহর গজব পড়ে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে বিষয়গুলো ইউসুফ আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন যে আমি আমার বাপ দাদার ধর্ম অনুসরণ করেছি, কোন মুসলমান অমুসলিমদের কোন মিল্লাত কোন সংস্কৃতি কোন আদর্শ গ্রহণ করতেই পারে না। এরপরে বলছিলাম যে ইউসুফ আলাইহিসসালাম এখানে দাওয়াত দিলেন ইসলামের মূল বিষয়ে, আমাদের খেয়াল রাখতে হবে এটা। আমি সেজন্য ওখান থেকেই বলেছিলাম যে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য দাওয়াত এখন আল্লাহর দিকে নাই, দাওয়াত দেবো কার দিকে? নবীরা দাওয়াত দিয়েছেন কিসের দিকে? কোরআন পড়েন, পরিষ্কার বলা আছে, উদউ ইলা সাবিলি রব্বিকা, উদউ ইলা সাবিলি রব্বিকা, তুমি তোমার রবের রাস্তায় ডাকো মানুষকে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি, বলুন এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহি, আমি মানুষকে ডাকি কার দিকে? না কোন তরিকার দিকে, কোন দরগার দিকে, কোন দরবারের দিকে, কোন পীরের দিকে, আহ্বান হবে কার দিকে? আল্লাহর দিকে আহ্বান হবে, এক আল্লাহর অনুগত্যের দিকে আহ্বান হবে, এছাড়া আর কোন আহ্বান নাই। ইউসুফ আলাইহিস সালাম সেটা পরিষ্কার করে দিলেন, এটাই তাওহীদের দাওয়াত, এটাই প্রথম দাওয়াত। প্রথম দাওয়াত এই নয় কে হাত উঠাইলো কে উঠাইলো না, প্রথম দাওয়াত এটা নয় কে আমিন জোরে বললো কে আসতে বললো, এগুলো মুসলমানদের মধ্যে বিভক্তির সৃষ্টি করা। আমি পরিষ্কার বলে দেই, এই সমস্ত অ্যালার্জি যদি এই মসজিদে কারো থাকে মুসল্লিদের মধ্যে, তারকে আমি মেহরবানি করে বলবো আমাদের এই মসজিদে সব একাত্র হয়ে চলছি, এবং আমাদের একটা প্রয়াস আছে সারা বাংলাদেশ নয় সারা দুনিয়াতে যারা বিভিন্ন রকমের এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে গন্ডগোল করে, আমরা তাদের মধ্যে ঐক্যের সৃষ্টি করার একটা চেষ্টা চালাচ্ছি। আমি মক্কাতে গিয়েও যারা আমার সঙ্গে হাজির ছিল ওলামা ইকরামদের সমাবেশে 2 ঘন্টা বক্তব্য রেখেছি সমস্ত আরব ওলামাদের সামনে, দায়ীদের সামনে। আমি সেখানে তাদের বোঝাবার চেষ্টা করেছি তোমাদের দাওয়াত যেন শুধুমাত্র রাফলিয়াদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তোমাদের দাওয়াত যেন আমিন জোরে বলার মধ্যে সীমাবদ্ধ না থাকে, তোমাদের দাওয়াত থাকবে মানুষকে লাইল হাদি আহ্বান করা, মানুষকে শিরকের বিরুদ্ধে সাবধান করা, বিদআতের থেকে সাবধান করা। এটাই আমাদের মূল দাওয়াত। এই দাওয়াতে আমাদের এখান থেকে চলছে, সারা বাংলাদেশ আমি দিচ্ছি, ঘরে দিচ্ছি, বাইরে দিচ্ছি, এবং সারা দুনিয়াতে যেখানে যায় সেখানে দাওয়াত হচ্ছে। এই দাওয়াতের সঙ্গে যারা একমত শুধুমাত্র আমি তাদেরকেই ভাই বলে বিশ্বাস করি। মনে রাখবেন, গন্ডগোল করা আমি পছন্দ করি না। এক আল্লাহর দিকে আহ্বান করব, এক আল্লাহর কোরআন দিকে আহ্বান করব। কোন ছোট ছোট বিষয়গুলো নিয়ে গন্ডগোল করা এর সুযোগ এখন মুসলমানদের নেই। মুসলমানদের সময় এসেছে তাওহীদের দাওয়াত দেওয়া, মুসলমানদের সময় এসেছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস, আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করছে, এমনকি এই বাংলাদেশের যারা মুসলমান তাদেরকে তো হত্যা করছে, বর্ডারে প্রায় মারা যায় না, হ্যাঁ, বিডিআরের লোকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে ওরা, ওদের কে অধিকার দিল একজন মুসলমানকে হত্যা করার? এই জন্য মনে রাখতে হবে ওই বিডিআরের যারা মারা যাচ্ছে ওরা তোমার ভাই, ওরা তোমার একজন ভাই, তাকে হত্যা করার অধিকার দুনিয়ার কারণেই। এজন্য আমরা পরিষ্কার বলি মুসলমানদের সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানদের তাওহীদের ভিত্তিতে এক হবে। এক হবে কিসের ভিত্তিতে? এটাই একের মূল সূত্র, এটাই, এছাড়া কোন সূত্র নাই। আপনি কিসের ভিত্তিতে এক হবেন? দরগার দিকে আহ্বান করলে এক হবে নাকি? আরো তো রাস্তা দূরে যাবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতের লাইন বলে দিলেন, ইয়া সাহিবাইস সিজনে আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ওহে আমার জেলখানার দুই বন্ধু, বলো আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, বহু রব, বিচ্ছিন্নভাবে বহু রব, এইগুলো উত্তম না এক আল্লাহ যিনি সমস্ত ক্ষমতার মালিক তাকে মানা উত্তম? এরপরে ওদের মুখোশ খুলে দিলেন, মা তাবুদুনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো, তোমরা যাদের ইবাদত করছো, যেই মাজারে যাচ্ছ, মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমান, যেই দেবদেবীর পূজা করছো ওগুলো শুধুমাত্র কতগুলো নাম। আসমা মানে কি? নাম। সাম্মাইতুমুহা আনতুম আবাউকুম, যেই নামগুলো তোমরা এবং তোমার বাপ দাদারা মিলে নির্ধারণ করেছো, এই নামগুলো তোমরাই দিয়েছো। অমুকে বান্দা নামাজ, অমুকে খাজা নামাজ, অমুকে জুলফেদারাজ, অমুকে গেসুদারাজ, অমুকে মুশকিল কুশা, অমুকে হাজত রওয়া, অমুক গাউসুল আজম, অমুকে কুতুব, অমুকে কুতুবুল আলম, এই যে বিভিন্ন স্তর সৃষ্টি করেছ, মা তাবুদুনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে যাদের পূজা করছো, ইবাদত করছো, যাদেরকে রব বানিয়েছো আল্লাহর পরিবর্তে, বিভিন্ন মাজার তৈরি করেছো, বিভিন্ন খানকা তৈরি করেছো, বিভিন্ন ওলিদের নামে টাইটেল দিয়েছো, মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমান, এগুলো সব কতগুলো নাম, সাম্মাইতুমুহা আনতুম আবাউকুম, যা তোমরা এবং তোমার বাপ দাদারা মিলে নির্ধারণ করেছো, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে কোন দলিল কোন প্রমাণ নাজিল করেন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে, যা কারো হুকুম চলবে না। কি সুন্দর করে বললেন, দাওয়াত কাকে বলে শিখো কোরআন থেকে, কিসের দাওয়াত দিতে হবে? এইখানে কোন খাতা বাবার দাওয়াত দেয় নাই, কোন তরিকার দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছেন পরিষ্কার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, বিধান চলবে না, আইন চলবে না, সার্বভৌমত্ব চলবে না। সার্বভৌমত্ব চলবে কার? আইন চলবে একমাত্র কার? হুকুম চলবে একমাত্র কার? কোন জায়গায়? খালি মসজিদে? পরিষ্কার জানিয়ে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার কোন অধিকার কারণে সমাজে, রাষ্ট্রে, আদালতে, ব্যাংকে, সব জায়গায় একমাত্র এক সত্তার হুকুম চলবে, তিনি কে? দাওয়াত দিচ্ছেন ইসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফের মূল আয়াতগুলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলতেই পারে না, বিধান দেওয়ার অধিকারও নাই। বিধান দেবে কোত্থেকে? আইন তৈরি করার জন্য কতগুলো কোয়ালিটি দরকার আছে, সেই কোয়ালিটি মানুষের নাই। আইন যিনি তৈরি করবেন তাকে এক নাম্বার কোয়ালিটি হতে হবে, তিনি সবকিছু জানবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ যার জানা আছে, এই আইনের লাভ কি ক্ষতি কি মানুষের জানা আছে। এর সাথ সাহেব উপজেলা করেছিলেন, পরবর্তী বিএনপি এসে উপর জ্বালা মনে করে বাতিল করেছিল, আবার এখন বর্তমান সরকার মনে করলো এরশাদকে হাতে করতে এটাকে আবার চালু করতে হবে, আবার চালু করলো। এরপরে বিএনপি আসলে আবার রাখবে কিনা তার নিশ্চয়তা আছে কিছু? কাজে এক নম্বর কোয়ালিটি হতে হবে যে আইন যিনি তৈরি করবেন এই আইনের লাভ ক্ষতি ভবিষ্যৎ কি এটা তার জানা জানতে হবে। এটা আল্লাহ ছাড়া কারণে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগে পিছের সব এলেম কার। দুই নাম্বার কোয়ালিটি আইন তৈরি করার জন্য যে আইন যিনি তৈরি করবেন তাকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং জনগণের প্রতি আম জনতার প্রতি দয়ালু হতে হবে। নতুবা সে আইন করবে স্বার্থ নিয়ে, কাকে এমনি ঘায়েল করা যায় সেই নিয়ে, মানুষ স্বার্থের ঊর্ধ্বে নয়। এমনকি যত বড় বুজুর্গ হোক, একজনে 100 আপেল দিয়ে বলেন ভাগ করে খাওয়ান সবাইকে, দেখবেন ওই লাইনের মধ্যে হুজুরের নাতিটা এসে গেছে, দেবে একটাই কিন্তু মনে মনে চিন্তা ভালোটা দিই পোকে দলটা না পড়ে ভাগে। মানুষ স্বার্থের ঊর্ধ্বে নয়, আর যারা স্বার্থবাদী তাদের পক্ষে আইন তৈরি করার অধিকার সম্ভব না, কারণ সে আইন দ্বারা ক্ষতি হবে। মানুষ স্বার্থের ঊর্ধ্বে নয় যেন আল্লাহ তার আইন করতে পারেন। তিন নম্বর কোয়ালিটি, আইন যিনি করবেন তাকে সম্পূর্ণ কুদরতে কামেলা সর্বময় ক্ষমতার অধিকার হতে হবে। আইনকে পালন করলো তাকে পুরস্কৃত করা, যে পালন করলো না তাকে শাস্তি দেওয়া, যথার্থ শাস্তি দেওয়ার হুকুম অধিকার রাখে, এরকম ক্ষমতা কারো আছে? আইনের তদারকি করতে হবে, কে আইন পালন করলো কি করলো না এটা যেন সব সে জানে, মানুষগুলো জানতে পারে, গোপনে কত অপরাধ করছে ধরতে পারে না, তার মন্ত্রিসভার মধ্যে কত ঘুষখোর আছে, কত সুদখোর আছে, কত জুয়াচোর আছে, কত মদখোর আছে তা জানে না। এজন্য যিনি আইন তৈরি করবেন তাকে এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে। যেহেতু মানুষের মধ্যে এই কোয়ালিটি নাই, সেজন্য আল্লাহ তাআলা বলছেন আজকে মানুষ সার্বময় ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক। দেখেন পেটে খারাপ হলে কি হয়ে যায়, তখন সার্বভৌমত্ব চিৎ হয়ে পড়ে থাকে আর লোটা নিয়ে দৌড়দৌড়ি করে, সার্বভৌমত্বের মালিক। এই যে ফখরুদ্দিন মিয়া দেখেন না, বক্তব্য করতে করতে বেহুশ হয়ে পড়েছিল, হুঁশ ছিল না, কি সার্বভৌমত্বের মালিক। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম দেওয়ার অধিকার নেই, বিধান দেওয়ার অধিকার নেই, আইন দেওয়ার অধিকার নেই, সার্বভৌমত্বের অধিকার কারো নেই, একমাত্র অধিকারী কে? আল্লাহ। আওয়াজ দিচ্ছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, তিনি আদেশ করেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, তিনি ছাড়া অন্য করে ইবাদত করবে না, গোলামি করবে না, আনুগত্য করবে। ইবাদত মানে কি? আমাদের এটাও ভুল করা হয়েছে, ইবাদত মানে খালি নামাজ পড়া, এবাদত মানে রোজা মাসের সাথে কায়দা মতো সারাদিন না খেয়ে পরে ইফতারি করে কায়দা মতো খাওয়া, খালি এর মধ্যে এবাদত সীমাবদ্ধ? শুধুমাত্র নামাজের মধ্যে এবাদত সীমাবদ্ধ হলে নামাজ ঠিক মতো পড়লে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, বাকি তুমি 22 ঘন্টা কার গোলাম? রোজার মাস 1 মাস এবাদত করো, বাকি 11 মাস তুমি কার গোলাম? এবাদত মানি অবশ্য নামাজ রোজা হজ যাকাতকে আমি ছোট করছি, এগুলো মৌলিক এবাদত, আর এবাদতের মকসুদা এগুলো মৌলিক এবাদত, ছোট করার উদ্দেশ্য বলছি না, বলছি এজন্য যে এগুলো যেমন মৌলিক এবাদত, এর বাইরে কি এবাদত নেই? তোমার ব্যবসা চলবে কার নেতৃত্বে, আদালত চলবে কার নেতৃত্বে, ব্যবসা বাণিজ্য কেমনে চলবে, এই সবগুলো কোরআনে আছে না? সেইখানে আল্লাহর হুকুম মানল না আর এবাদত করে, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করতে পারবে না, অন্য কারো আনুগত্য চলবে না, আনুগত্য চলবে কার? আল্লাহ। লা তাআত আলি মাখলুকিন, মা বাবা যদি হুকুম করে মা বাবার প্রতি সৌজন্য আচরণ করতে হবে, তার মানে এই নয় যে মা বাবা যদি শিরিক করতে বলে, বিদআত করতে বলে তাই করতে হবে, এটা বলা হয় না, কোরআনে বলা আছে ওয়ালা তুতিউহুমা ফাইন জাহাদাকা, যদি তারা তোমাকে চাপ সৃষ্টি করে, চেষ্টা করে তোমাকে যদি শিরিক করতে, আল্লাহর হুকুম অমান্য করতে, ফালা তুতিউহুমা, খবরদার সেই মা বাবার হুকুম পালন করতে পারবে না, আনুগত্য করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ায় সদাচরণ করো, ভালো ব্যবহার করো, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোন মা বাবা হোক না কেন, কোন পীর হোক না কেন, পীরদের কিতাবে লেখা আছে, আল্লাহু আকবার লেখা আছে পরিষ্কার, যদি পীর যদি কোনো হুকুম করে আর তা বাহ্যিকভাবে শরিয়াতের বিরুদ্ধে হয় তাহলেও মানতে হবে, কারণ পীরে গোপন জানি কি জানে, পরিষ্কার মধ্যে লেখা আছে, ভালো ভালো পীরদের মধ্যে লেখা আছে। আল্লাহ তাআলা বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্য করে, আল্লাহর হুকুম অমান্য করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, সেই পীর হোক, সেই খাজা বাবা হোক, দাদা বাবা হোক, মা বাবা হোক, দুনিয়ার যে কোনো শাসক হোক, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কার হুকুম মানা যাবে না। পরিষ্কার বলেছেন আমার আল্লাহ তাবুদু ইল্লা, ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি আমি, আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, এরপরে বলছেন যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এটাই দিন, এর নাম ধর্মের নাম ইসলাম, এইটা পালন করতে পারে মুসলিম, এ ছাড়া মুসলিম না। এরপরে বলছেন ওয়ালা কিন্না আকসারান্না সিলা ইয়ালামুন, বেশিরভাগ লোকের এগুলো বুঝে না, এর উপরে আমি আলোচনা করলাম না। এরপরে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, এবারে ব্যাখ্যা শুরু হলো, দাওয়াত শেষ, মূল দাওয়াত। এদের আমি দায়ী ভাইদেরকে বলছি, আপনার এই মূল দাওয়াতটা সারা বাংলাদেশ সরিয়ে দেন, সারা বাংলাদেশের মানুষকে এই দাওয়াতটা খালি বলছেন। আজকে যেটা চললো ইউসুফের চল্লিশ একচল্লিশ তোমার আয়াতে তাফসীরে খালি শুনেই দেন, উনচল্লিশ চল্লিশ আটত্রিশ সাতত্রিশ থেকে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই আয়াতগুলো পৌঁছে দেয় মানুষের কাছে, এটাই আসল দাওয়াত। এটার মধ্যেই একজন মুমিনের কাফের পার্থক্য, এটার মধ্যেই একজন মুসলমানের মধ্যে আর একটা অমুসলিমের মধ্যে পার্থক্য হয়ে যায়, এটাই মূল দাওয়াত। আগে কেবল খুচরা জিনিস নিয়ে গণ্ডগোল করে ইসলামের মধ্যে বিভক্তির সৃষ্টি করা, এটা কুফফারদের একটা চক্রান্ত, আমাদের লোকেরা বাস্তবায়ন করছে, এটা বেশি কিছু বুঝবো না। দাওয়াত দেওয়ার পরে এবারে ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া সাহেবাই সিজনে, ওহে আমার জেলখানার দুই সাথী, স্বপ্ন দেখেছিল একজনে রুটি নিয়ে যাচ্ছে মাথায় করে, কাক বা পাখি তার মাথার থেকে রুটি ঠুকরিয়ে ঠুকরিয়ে নিয়ে যাচ্ছে, আর একজনে স্বপ্ন দেখেছিল সে আঙ্গুর চিপড়ে রস বের করে বাদশাকে পান করাচ্ছে। আসলে মূলত বলেছিলাম এই দুজন লোক যারা স্বপ্ন দেখেছে এদেরকে জেলে দেওয়া হয়েছিল, যেহেতু বাদশার খাবারের মধ্যে বিষ মিশানো হয়েছিল অথবা কোন একটা মাছি পড়া পাওয়া গেছিল। এটা কি পানির মধ্যে ছিল, পানীয় দ্রব্যের মধ্যে ছিল, নাকি খাদ্যের মধ্যে ছিল, এইটা শনাক্ত করার জন্য দুজনকে জেলে দিয়েছিল। এবারে তারা স্বপ্ন দেখল, ইউসুফকে স্বপ্নে ব্যাখ্যা জিজ্ঞেস করেছিল, এবারে ব্যাখ্যা দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পরে ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া সাহেবাই সিজনে, ওহে আমার জেলখানার দুই সাথী, আম্মা আহাদুহুমা, তোমাদের একজন, ফায়াসকি রাব্বাহু খামরা, সে তার চাকরি বহাল পাবে, তার নির্দোষে প্রমাণিত হবে, অর্থাৎ যে ব্যক্তি এই মদ পান করানো বা শরাব পান করানো পানীয় দ্রব্য তৈরি করার দায়িত্বে ছিল যে ব্যক্তি, সেই ব্যক্তিকে বললেন আম্মা হাদুকুমা ফাইয়াসকি রাব্বাহু খামরা, সে তার মালিককে আগের মতো শরাব পান করাবে, মদ পান করাবে, অর্থাৎ তার নির্দোষ প্রমাণ হবে এবং তার চাকরি বহাল থাকবে, সে আগের মতো চাকরি ফিরিয়ে পাবে। ও আম্মাল আখার, দ্বিতীয় ব্যক্তি যে স্বপ্নে দেখল সে মাথায় করে রুটি নিয়ে যাচ্ছে এবং পাখি তার থেকে ঠুকরে ঠুকরে রুটি নিচ্ছে, তার সম্পর্কে ব্যাখ্যা দিলেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ফায়ুসলাবু, তোমাকে শুলি দেওয়া হবে, তাকে শুলিবিদ্ধ করা হবে, ফাতাকুল উত্তাইরু মির রাসিহি, এরপরে পাখি ওইখান থেকে ঠুকরাইয়া ঠুকরাইয়া তার গোস্ত হাড্ডি বাড্ডি খেয়ে ফেলবে, ফাতাকুল উত্তাইরু মির রাসিহি। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে তারা বললো যে আমরা তো একটা কাল্পনিক কাহিনী তৈরি করেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম বললেন কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাসতাফতিয়ান, তোমরা যেই ব্যাপারে আমাকে ব্যাখ্যা চেয়েছো এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এটাই হবে, এবং পরে তাই হল। এবারে ইউসুফ আলাইহিস সালাম যেই ব্যক্তি সম্পর্কে ধারণা পাইলেন যে ওর এখান থেকে কে মুক্তি পাবে সে এবং বাদশাহ দরবারে তার চাকরি বহাল হবে, তাকে বলে দিলেন ইউসুফ আলাইহিসসালাম, ওই দুইজনার মধ্য থেকে যার সম্পর্কে জানলেন নাজিম মিনহুমা, ওদের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পাবে বলে উনি বুঝতে পারলেন, তাকে বলে দিলেন উযকুরনি ইনদা রাব্বিক, তুমি যখন এখান থেকে মুক্তি পাবে আবার বাদশাহ দরবারে যাবে তখন তুমি বলবা যে জেলখানায় একটা লোক নির্দোষ এবং তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে, এই কথার ওখানে আলোচনা করবে। ফানসা হুশাইতানু যিকরা রাব্বিহি, কিন্তু এরপরে ওই লোক যখন মুক্তি পেল, বাদশাহ দরবারে গেল, চাকরি ফেরত পেল, তারপরে যে তার সাথে আলোচনা করবে এটা ভুলে গেছে। ফানসাহু আশাইতানু, শয়তান ভুলিয়ে দিল, যিকরা রাব্বিহি, তার মালিকের কাছে, তার মালিকের কাছে আলোচনা করাটা ভুলিয়ে দিল, এক অর্থ এরকম। আর একটা এখানে কেউ তাফসির করেছেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্যের পরিবর্তে এখানে কেন ওর কাছে বললেন এটা নাকি ভুল হয়ে গেছে, এটা সহি তাফসির না, এখানে তাফসিরে বিশুদ্ধ এটা যে শয়তান ওই লোকটাকে ভুলিয়ে দিল তার মালিকের কাছে আলোচনা করার। ফাল্লাবিসা ফি সিজনে বিদআসিনিন, যার ফলে ইউসুফ আলাইহিস সালাম বেদহন মানি হল তিন থেকে নয় পর্যন্ত, প্রায় আট নয় বছর পর্যন্ত জেলে আবদ্ধ ছিলেন। ফাল্লাবিসা ফি সিজনে, এরপরে সে জেলে অবস্থান করলো, বিদআসিনিন, প্রায় সাত আট বছর পর্যন্ত জেলখানা থাকলেন। এরপরে সুযোগ আসবে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে মুক্তি পাবেন, এরপরে ওই লোক আবার স্মরণ করবে কিভাবে, আগামী জীবনে চলাবে ইনশাআল্লাহ। একটু আগে আগে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক